চিরেই দেখা, হয়তো পথে শেষ হবে, তবু হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে। মরমের শত অনুভবে এই যে পথে দেখা, হয়তো পথে শেষ হবে। পথ কোথায় নিয়ে যাবে, তবু হৃদয় মোর ভাবে এ পথ কোথায় নিয়ে যাবে, অধারে হারাই পাছে দিশা, তারার প্রদীপ জলে নভে। এই যে পথে রেই দেখা, হয়তো পথে শেষ হবে, তবু হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে। হা হা হা।